بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরা কাফিরুন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। এই সূরা মক্কায় নাযিল হয়েছে, একমত, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কারণ বিষয়বস্তু হচ্ছে কাফেরদের সাথে কাফেরদের কুফরি এবং শিরক প্রতিমা পুতুল পূজা থেকে সম্পর্ক ছেদের ঘোষণা, খোলাখুলি ঘোষণা। এই ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন মক্কায়, তো সেই জন্য এই সূরা হচ্ছে মক্কি সূরা, মক্কার জীবনে নাজিল হয়েছে। এই সূরার আরেকটি নাম রয়েছে ইখলাসের সূরা। যেমন কুল হু আল্লাহু আহাদকে ইখলাস সূরা বলা হয়, তেমনি সূরা কাফিরুন ইখলাসের সূরা। ইখলাস মানে হচ্ছে নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদতবন্দী করা, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্বের ঘোষণা। তো যেমন সূরা ইখলাসে অর্থাৎ কুল হু আল্লাহু আহাদে আল্লাহর একত্বের ঘোষণা করেছেন, কুল হে নবী বলে দেন, হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক ও একক, ঘোষণা করলেন না করলেন না, আল্লাহর একত্বের ঘোষণা করলেন। ঠিক তেমনি এই সূরাতেও ঘোষণা করা হয়েছে যে হে কাফেররা শুনে নাও, তোমরা যে সব দেবী দেবতার পূজা করো, প্রতিমা পুতুলের পূজা করো, আল্লাহ ছাড়া অন্যের পূজা করো, গাছের পূজা করো, সেসবের আমি ইবাদত বন্দেগী পূজা করতে পারি না। তোমরা যেমন বাতিল ছেড়ে হকে আসতে চাও না, তাহলে আমি হক সত্য ছেড়ে বাতিলে কি করে যেতে পারি? কোনো সমঝোতা নেই, কোনো কম্প্রোমাইজ নেই। বৃহৎ স্বার্থের জন্য শিরকের সাথেও সমঝোতা করা যাবে, এইরকম কথা যে অনেকে বলে বিদাতপন্থীরা, এ কথা ইসলামে নেই। স্পষ্ট ঘোষণা রয়েছে যে সবচেয়ে বৃহৎ স্বার্থ হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা, এটি হচ্ছে বৃহৎ স্বার্থ। আর অন্য কোনো বৃহৎ স্বার্থ নেই যে ইসলামী রাষ্ট্র কায়েম করব। সুতরাং এই ক্ষেত্রে মাজারগুলি সম্পর্কে কোনো মন্তব্য করলে সমস্যা রয়েছে, কারণ ওদেরকেও রাজি রাখতে হবে, খুশি রাখতে হবে। আর মাজার পূজাকে শিরক বললেও সমস্যা আছে, কারণ সংখ্যাগরিষ্ঠ তারাই ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে ইত্যাদি। না, এটা বৃহৎ স্বার্থ না। বৃহৎ স্বার্থ পার্লামেন্টের জানা, বৃহৎ স্বার্থ হচ্ছে আল্লাহর একত্ব কায়েম করা। আল্লাহর একত্বই কায়েম নেই, হাজার হাজার মাজারে সেজদা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে মনে করা হচ্ছে উদ্ধারকারী তারা, তাহলে কোথায় আপনার ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? এর নামে কামতের দিন কখনো না, অপব্যাখ্যা। সুতরাং মনে রাখবেন যে সবচাইতে বড় বৃহৎ স্বার্থ হচ্ছে আল্লাহর সার্বিক ক্ষেত্রে রুবুবিয়াত প্রভুত্বের ক্ষেত্রে, ওলুহিয়াত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। তো এই সূরায় ঘোষণা রয়েছে, কাফেরদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে যে দেখো তোমাদের কুফরির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদের শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সমঝোতা নেই তার সাথে। এই জন্য এই সূরাকে ইখলাসও বলা হয়েছে। এই সূরার বড় ফজিলত রয়েছে, যেমন সূরা ইখলাসের ফজিলত রয়েছে। এই সূরার ফজিলত এরকমই রয়েছে যেমন সূরা ইখলাসের ফজিলত রয়েছে। সূরা ইখলাসের ফজিলতের একটি ফজিলত হচ্ছে সূরা ইখলাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা তাআদালু কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগের সমান, এক তৃতীয় অংশের সমান। সলুসুল কোরআন, কোরআনের এক তৃতীয় অংশের সমান বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কাফিরুন সম্পর্কে আর সূরা নাসর সম্পর্কে, এই সূরাগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না তাআদালু রুবুল কোরআন। শুনে রাখুন, এই সূরা হচ্ছে কোরআনের এক চতুর্থ অংশের সমান, এ বলে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, কাফিরুন এবং তার পাশে আসছে যেটি সূরায়ে নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এরকম ইজা জুলজালাতিল আরযু জিলজালা, এই সূরা সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহা তাআদালু রুবুল কোরআন। এই সূরা ইজা জুলজালা, এটি হচ্ছে কোরআনের এক চতুর্থ অংশের সমান সমান বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিক দিয়ে বলেছেন, এই নিয়ে তাফসীরকারদের ইখতিলাফ রয়েছে, নেকির দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে, বিষয়বস্তুর দিক দিয়ে, আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহর কাছে আমরা সবগুলি আশা রাখি, নেকির আশা রাখি আর বাকি অর্থের দিক দিয়েও রয়েছে। তো সূরায়ে কাফিরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়ে তেলাওয়াত করতেন বিভিন্ন নামাজে। তার মধ্যে দুই একটি নামাজের কথা বলেন দেখি, এমন কোন নামাজ আছে যেই নামাজে সূরায়ে কাফিরুন পড়া সুন্নত? ফজরের সুন্নত একটি, বেতরের নামাজ, তাওয়াফের পরের যে নামাজ রয়েছে তাতে, তাহাজ্জুদের নামাজে নেই। হ্যাঁ, মাগরিবের পরে যে দুই টাকা সুন্নত আছে তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। জি, তাহলে বিভিন্ন নামাজগুলিতে সূরায়ে কাফিরুন প্রথম রাকাতে আর সূরায়ে ইখলাস কুল হু আল্লাহু আহাদ দ্বিতীয় রাকাতে পড়তেন। এর দ্বারা বোঝা যায় যে এই দুইটি সূরার গুরুত্ব কত। তাহলে আপনি যখন ফজর নামাজের জন্য জাগলেন আর সুন্নত শুরু করলেন, ঘোষণা করে দিলেন যে এই কাফেররা, সারা বিশ্বের কাফেররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা আবুদু মা তাবুদুন, আবার পুনরাবৃত্তি করছি, প্রতিদিন বলছি যে তোমাদের কুফরির সাথে শিরকের সাথে কোনো সমঝোতা নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও এক ঘোষণা করে দিলাম, ফজরে ঘোষণা করে দিলাম একবার, মাগরিবের নামাজ পড়ে রাত হচ্ছে এমন মনে করি না যে রাত গেছে না দিন গেছে, রাতে এসে হয়তো মত পরিবর্তন হয়ে গেছে, না আবার বলছি মাগরিবের নামাজের পরে বলছেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, তোমাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, আবার বলছি সন্ধ্যাবেলাও বলছি, বললেন রাতে উঠলেন বা ইশার নামাজের পরে বেতর পড়লেন তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদের পরে তখনও ঘোষণা করছে রাত শেষ হতে যাচ্ছে, আবার বলছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কাফির লা আবুদু মা তাবুদুন, কুল হুয়া আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই হেকমতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস এবং সূরা কাফেরুন এই নামাজগুলিতে পাঠ করতেন, তাওয়াফ করলেন তাওয়াফের জায়গায় কাফেরদেরকে যেন বলছেন এ কাফের, প্রাচীন যুগের কাফেরা এখনকার সারা বিশ্বের কাফের জেনে নাও, এখানে তোমরা আল্লাহর ঘরে, আল্লাহর পবিত্র ঘর যেখানে তাওহীদ প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ঘর তৈরি করেছে, এখানেও 360 মূর্তি দিয়ে ভর্তি করে দিয়েছিলে, ঘোষণা করছি তোমাদের সাথে কোনো সমঝোতা নেই, কম্প্রোমাইজ নেই, বলি আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন কাবার কাছে গিয়ে বলছি। তো এখন তাফসিরের দিকে আসি, এই বিষয়ে বেশ কিছু হাদিস রয়েছে, যেমন মুসলিম শরীফে রয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারা আ বিহাযিহিস সূরা, এই সূরা পাঠ করলেন এবং কুল হু আল্লাহু আহাদ পাঠ করলেন ফিরে কাতাই তাওয়াফে, তাওয়াফের দুই রাকাত নামাজে, তাওয়াফ করার পরে দুই রাকাত যে নামাজ রয়েছে তাওয়াফের সুন্নত। অফিস সহিহ মুসলিম মুসলিম শরীফ আরেকটি হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারা আ বিহাযিহিস সূরা কাতাইল ফজরি, এই দুইটি সূরা পড়েছেন ফজরের দুই রাকাত নামাজে। ওরাওয়াল ইমাম আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারা আফির রাকাতাইনি কাবলাল ফজরি, ফজরের আগের দুই রাকাতও পড়েছেন, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবে, মাগরিবের পরের যে দুই রাকাত সুন্নত রয়েছে তাতেও এই দুইটি সূরা পড়েছেন কতবার, বহুবার দেখেছি, বিজআম ওয়া ইশরিন মাররা, 20-এর অধিক বার অর্থাৎ 24 বার বা 25 বার, যেমন অন্য হাদিস রয়েছে 24 বা 25 বার। মুসনাদ আহমদের আরেকটি হাদিস রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রামাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 24 মাররা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি 24 বার অথবা 25 বার ইকরাউ ফি রাকাতাইনি ক্বাবলাল ফজরি, ফজরের আগের দুই রাকাত সুন্নাত নামাজে, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরের দুই রাকাত নামাজে পড়তে, বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। এই মর্মে বহু হাদিস রয়েছে। এখন তাফসীর দেখা যাক, আল্লাহ পাক কি বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে বলে দিন, বলুন হে নবী বলে দিন মানে ঘোষণা করে দিন, এলান করে দিন, জানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হচ্ছে বাকভঙ্গিমা। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ নবীকে সম্বোধন করে বলা হয়েছে, হ্যাঁ, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল কুল বহু জায়গায় কুল রয়েছে। কুল ইন কুনতুম ফি রাইবিম মা নাযালনা আলা আবদিনা, আমার এই কোরআনে যদি সন্দেহ থাকে নবী জানিয়ে দেন ওদেরকে, ফাতু বিসূরাতিন মিছলিহি কুল, বহু জায়গায় আল্লাহ পাক রাব্বুল আলামিন কুল বলে ঘোষণা করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হে কাফেরেরা, কাফেরের জামা হচ্ছে কাফেরুন, কাফেরিন, কাফেরুন কাফেরিন। তো হে কাফেররা, লা আবুদু, আমি ইবাদত করি না এবং করব না, আবুদু মুজারে, মুজারে সেগাতে বর্তমানও থাকে, বর্তমান কালও রয়েছে আর ভবিষ্যৎ কালও রয়েছে, লা আবুদু মা তাবুদুন, আমি ইবাদত করি না, মা তাবুদুন যার তোমরা ইবাদত করো, মা মানে বস্তু হয়, হ্যাঁ, কিন্তু তারা যে পূজা করে প্রতিমা তা তো বস্তু, কিন্তু প্রতিমার পিছনে যেহেতু ব্যক্তি আছে সেসব লোক হয়তো ছিল আর সেসব লোকের মূর্তি তৈরি করে পূজা করছে, অথবা কেউ কবরের পূজা করছে, কবরে সেজদা করছে, তাহলে সেখানে এক ব্যক্তি আছে, ব্যক্তিকে উদ্দেশ্য করছে, মাটিকে উদ্দেশ্য করে না, সেই জন্য তাফসীর কারগণ বলছেন মা মানে এখানে মান, আর অনেক ক্ষেত্রে আরবি ভাষায় মা মানে বস্তু হয় কি, আর মান মানে কে, হ্যাঁ, তো মা যদিও তার অর্থ আসল শাব্দিক অর্থ হচ্ছে কি, কিন্তু অনেক সময় কোরআনে কারিমে বা আরবি ভাষায় কে এর অর্থে ব্যবহার হয়ে থাকে। তাহলে এখানে অনুবাদ করব কি করে আমরা, লা আবুদু, আমি ইবাদত করি না, মা তাবুদুন যার তোমরা ইবাদত করো, মানে মান তাবুদুন যার তোমরা ইবাদত করো, যার তোমরা পূজা করো, ওয়ালা আনতুম আবেদুন মা আবুদ, এবং তোমরাও ইবাদত করো না, মা আবুদ বা করবে না, মা আবুদ যার আমি ইবাদত করি যে আল্লাহর আমি ইবাদত করি, তার তোমরা ইবাদত করবে না বা করো না। ওয়ালা আনা আবেদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করতে পারি না। আবেদুন ইসম ফাইল, এখানে সেখানে ছিল ক্রিয়া ফেল ছিল, এখানে ইসম ফাইল। আবেদুন আমি ইবাদত করতে পারি না, মা আবাদতুম যার তোমরা ইবাদত করে থাকো পূজা করে থাকো। ওয়ালা আনতুম আবেদুন, আর তোমরাও ইবাদত করবে না। মা আবুদু যার, যে সত্তার আমরা বা আমি ইবাদত করি। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, অর্থাৎ কুফরি শিরক তোমাদের জন্য, তোমরা তা করতে থাকবে, তোমরা তা ছাড়তে রাজি নও। ওয়ালিয়া দিন, এবং আমার জন্য আমার দিন, আমার ধর্ম, অর্থাৎ আমার জন্য হচ্ছে ইসলাম, যে ইসলাম আমি পছন্দ করেছি, আর তোমরা তা পছন্দ করনি, তোমরা কুপুরিকে পছন্দ করেছো, শিরকে পছন্দ করেছো। তরজমা তো সংক্ষেপে করে দিলাম, কিন্তু এখানে আল্লাহ ফাকাবুল আলামিন কয়বার করে এই কথাগুলি বলেছেন, নবীকে বলতে বলেছেন, লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ, একবার হইল, যে আমি তোমরা যার পূজা করো তার আমি ইবাদত করতে পারি না, পূজা করতে পারি না। ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ, এবং যেই সত্তার যেই জাতে পাক আল্লাহ আমি ইবাদত বন্দী করি তার তোমরা ইবাদত বন্দী করবে না। এ হল তারপরে আবার ওই কথাই বলছেন আল্লাহ পাক, ওয়ালা আন আবুদু মা আবুদতুম ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ, একই কথাই না, একই কথা। তো আল্লাহ পাক দুইবার করে একটি কথা কেন বললেন, এর তফসির কি, এর ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, এই সম্পর্কে কয়েকটি মত আছে। একটি মত হচ্ছে কথাকে প্রকট করার জন্য, অকাট্য করার জন্য, তাকিদ যেটাকে বলা হয়, তাগিদের জন্য। আমরা যেমন অনেক সময় কোন কথাকে শক্ত করে বলার জন্য বলি, হ্যাঁ করব না, বলছি করবই না, কখনো হইতে পারে না। দেখেন ভাষা হয়তো একটু পরিবর্তন করছেন, অনেক সময় পরিবর্তন করছেন না, হ্যাঁ হবেই হবে, হবে বললি তো হইতো, হবেই হবে, তাকিদ হলো না। তো তাকিদের জন্য আমরা বলে থাকি। তো একটি মত হচ্ছে কিছু তাফসিরকারদের যে তাকিদের জন্য আল্লাহ বলেছেন, তবে কোরআনে কারিম মনে রাখবেন শুধু শুধু তাকিদের জন্য, শুধু শুধু কথাকে মজবুত করার জন্য, বলিষ্ঠ করার জন্য আল্লাহ পাক একই কথাকে বারবার ফিরিয়ে নিয়ে আসেননি। যেখানে কোনো কথা বারবার ফিরিয়ে নিয়েছেন সেখানে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য রয়েছে। যেমন কোন সুরাই বারবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে একটি আয়াতকে বলতে পারে, সূরা আর রহমানে, ফিরে আসছে একটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, তারপর আবার ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তাই না। আচ্ছা আর কোন সুরাই, হ্যাঁ সূরাতুল কিয়ামতে আছে, ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, বারবার করে, হ্যাঁ মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য সেই দিন দুর্ভোগ রয়েছে, দুর্ভোগ রয়েছে, বারবার করে আল্লাহ ফিরিয়েছেন। তো এখানে কি আল্লাহ এমনিতে বারবার করে ফিরিয়ে নিয়ে আসছেন? একটা কথা বারবার বললে তার অলঙ্কার থাকে না, তাহলে কোরআনে কি অলঙ্কার নেই? সবচেয়ে বেশি অলঙ্কার কোরআনুল কারিমে রয়েছে। এই জন্যই মনে রাখবেন যে আল্লাহ পাক প্রত্যেকটি যে রিপিট নিয়ে এসছেন, প্রত্যেকবার যে ফাবে আইয়া আলাই রব্বিকুমান তুকাজ্জিবান বলেছেন, তার আগে একটি নিয়ামতের কথা বলেছেন, একটি আল্লাহর অনুগ্রহের কথা বলেছেন, আবার আরেকটি নতুন অনুগ্রহের কথা বলেছেন, নতুন নিয়ামতের কথা, অন্য নিয়ামতের কথা বলেছেন, তারপরে আল্লাহ বলেছেন ফাবে আইয়া আলাই রব্বিকুমান তুকাজ্জিবান, একটি বিষয় আল্লাহ বলেছেন সূরা কিয়ামতে, তারপরে বলেছেন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের জন্য দুর্ভোগ রয়েছে, আরেকটি বিষয়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারপরে আল্লাহ বলেছেন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, এইরকম মিথ্যা প্রতিপন্নকারী মিথ্যুকদের জন্য, যারা মিথ্যা মনে করে তাদের জন্য দুর্ভোগ রয়েছে। তাহলে উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক কোন জায়গায় তাকরার রিপিট নিয়ে আসেননি কোরআনুল কারিমে, এখানেও সূরা কাফেরের উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক রিপিট নিয়ে আসেননি। তাই আরেকটি মত হচ্ছে যে আল্লাহ পাক যে এখানে দুইবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ, ওয়ালা আনা আবুদু মা আবাদতুম, এর উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে বর্তমান, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ, কেউ কেউ এরকম বলেছেন। অর্থাৎ প্রথম দুটি আয়াত আছে, লা আবুদু মা তাআবুদুন মানে যে আপনারা অর্থ করলেন, কি বললেন, আমি এবাদত করি না, বর্তমানকে বোঝানো হয়েছে, যার তোমরা এবাদত করো তার এবাদত আমি করি, বর্তমানে করি না। আর আগের আয়াতে যে ওয়ালা আনা আবেদুন আগামীতেও, কারণ ইসম ফাইল আগামীর জন্য সাধারণত হয়, ওয়ালা আনা আবেদুম মা আবাদতুম, তোমরা যেসবের এবাদত করো পূজা করো তার আমি ভবিষ্যতেও এবাদত করব না, এখনো করি না আর আগামীতে কোনো সময় এই আশা রাখিও না। তাহলে আগের দুটি আয়াত হয়ে গেল বর্তমানের জন্য, আর পরের দুটি আয়াত হয়ে গেল ভবিষ্যতের জন্য। এই তাফসির কেউ কেউ করেছেন, কিন্তু এই তাফসিরের উপরেও কেউ কেউ আপত্তি করেছেন। যে আগামীর জন্য যে এরকম বলবেন যে তোমরাও করতে পারো না, তাহলে অর্থ কি হবে? ওয়ালা আনতুম আবিদুনা মা আবাদ, যেই আল্লাহর আমি ইবাদত করি তার তোমরা আগামীতে ইবাদত তোমরাও করবে না। তাহলে যারা মুসলমান হইল পরে কথা উল্টো হয়ে যায় না? অনেকে তো মুসলমান হয়েছে এই সূরা নাজিল হওয়ার পরে, কি মুসলমান হয়নি? তাহলে কি করে ঠিক হচ্ছে এই অর্থ করা যে এটা ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ তোমরাও করবে না? উত্তর দেওয়া যেতে পারে এরকম যে আল্লাহ যাদের সম্পর্কে জেনে নিয়েছেন যে তারা ঈমান নিয়ে আসবে না, কিন্তু তো অনেকে তো ঈমান নিয়ে এসেছে। এই এতরাজ এর উপরে আসছে সেজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি অর্থ করেছেন, আরেকটি অর্থ করেছেন। সেই অর্থটি হচ্ছে যে প্রথম আয়াতে বর্তমান অবস্থা বর্ণনা করা হয়েছে, হ্যাঁ, যে ইবাদত করি না এবং করব না, লা আবুদু মা তাবুদুন, যার তোমরা ইবাদত করো তার আমি ইবাদত করি না এবং করব না। কিন্তু আগের আয়াতে যে বলা হয়েছে ওয়ালা আনা আবেদু মা আবাদতুম, তার অর্থ ওই একই রকমের অর্থ করব না। তিনি বলছেন যে আগেরটি হচ্ছে কর্ম, করি না, করি না বলে কর্মের কথা অস্বীকার করলাম, কর্মকে না করলাম। আর পরের আয়াতগুলির অর্থ হচ্ছে যে এগুলি আমরা কবুল করি না, এর উপর আমরা সন্তুষ্ট নই, রাজি নই এর উপর। তাহলে কি অর্থ হবে? ওয়ালা আনা আবেদু মা আবাদতুম, তোমরা যেসবের ইবাদত করো, পূজা করো, তার ইবাদত আমরা গ্রহণ করতে পারি না এবং এর উপর সন্তুষ্ট নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং যার ইবাদত আমি করি অর্থাৎ আল্লাহ পাকের, তার ইবাদত তোমরাও কবুল করো না এখন এবং পছন্দ করো না। বর্তমানের কথা বয়ান করা হচ্ছে, ভবিষ্যতের কথা নাই, এই অর্থ করা হয়েছে। এছাড়াও কিছু কথা এই সম্পর্কে বলা হয়েছে, এতটাই আশা করি এই সম্পর্কে যথেষ্ট। আরেকটি বিষয় রয়েছে এখানে জানা, সেটা হচ্ছে যে লাকুম দীনুকুম আলিয়া দীন, এটা আমাদের দেশের রাজনৈতিক নেতারা খুব পেশ করে, যার যার ধর্ম নিয়ে থাকো, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তো উদ্দেশ্য কি এটা? না, উদ্দেশ্য হচ্ছে যে ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, জবরদস্তি কাউকে মুসলমান বানাবো না। কিন্তু তার মানে এই নয় যে তাকে সত্য ভালো পথ দেখাবো না, সত্য পথ অবশ্যই দেখো, ইসলামের দাওয়াত অবশ্যই দেবো, যা ফরজ করেছেন আল্লাহ পাক আমাদেরকে পৌঁছাতে হবে। কাফেরের ঘরে ইসলামের দাওয়াত, এই শান্তি পৌঁছাতে হবে, সে শান্তি জানে না। যেমন একজন অসুস্থ ব্যক্তি, সে ক্যাপসুল খেতে চায় না, অসুস্থ বাচ্চা, সে খারাপ তিতা ওষুধ, তাকে স্বাদ লাগে না, কষ্ট লাগে, খেতে চায় না, কিন্তু জবরদস্তি করে তার মুখটা ফেড়ে কি করছি, ওষুধটা দিচ্ছি যে তোকে ভালো করবো সেই জন্য দিচ্ছি। একটা ছেলেকে যদি বলেন যে তোমার পেটে পাথর হয়ে গেছে, অপারেশন করতে হবে, ছোট বাচ্চাকে 10 বছর 12 বছর বাচ্চাকে বলেন, কখনো রাজি হবে না, পালিয়ে যাবে। যদি শুনতে পাই যে আজকে আমার অপারেশন, তো পালিয়ে যাবে, ঠিক না? কিন্তু তাকে ধরে আমরা জবরদস্তি করে নিয়ে গিয়ে কি করব, অপারেশন করব, কি জন্য? তার ক্ষতি করার জন্য না, তার কল্যাণ কামনার জন্য, তার হিতাকাঙ্ক্ষী হয়ে তাকে সুস্থ করার জন্য, যে সুস্থ হও তুমি, ভালো থাকো তুমি। ঠিক তেমনই হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ। আল্লাহ রাস্তায় জিহাদ করা মানে কষ্ট দেওয়া না, আল্লাহ রাস্তায় জিহাদটা ঠিক থাকলে তাহলে এই যে রোগাক্রান্ত হয়ে গেছে, কুফর এবং শিরকের রোগে নিমজ্জিত হয়ে গেছে, এদেরকে ওই সব রোগ থেকে উদ্ধার করতে সহজ হবে। কিন্তু তরবারির দ্বারা নয়, এটা একটা ভয় থাকবে, আর তার সাথে সাথে ইসলামের উত্তম আদর্শ পেশ করতে হবে। জবরদস্তি নয়, এ কথা বলবো না যে ইসলাম কবুল করো না হলে এই তরবারি, এইভাবে ইসলাম কখনো প্রচার হয়নি। ইসলামের সূত্ররা যে বলে যে ইসলাম তরবারি দ্বারা প্রচার হয়েছে, কথা মিথ্যা, কিন্তু তরবারিটা রাখা হয়েছে অপারেশন স্বরূপ। তরবারি কিসের জন্য রাখা হয়েছে? অপারেশন করার জন্য, বা ক্যাপসুল, কষ্ট লাগে, খেতে চায় না, ব্যবহার করতে চায় না, কিন্তু দিতে হবে, প্রয়োজনে দিতে হবে। ক্যান্সারের মতো রোগ হয়ে গেছে, তখন অস্ত্রোপচার করতেই হবে, না হলে প্রয়োজন নেই। আমরা ইসলামের দাওয়াত দিতেই থাকবো, তুমি নেবে নাও, আর যদি নাই নাও তাহলে তুমি অনগত হয়ে থাকো, দেশ মুসলিম দেশে থাকবে, তুমি অনগত হয়ে থাকো, বিদ্রোহ ঘোষণা করবে না, ইসলামিক সরকার মুসলিম সরকারের বিরুদ্ধে মুসলিমদের ক্ষয়ক্ষতি করবে না, হ্যাঁ, মুসলিমদের কোন রকমের শত্রুতা পোষণ করবে না, এবং তুমি এই যে অনগত তুমি এটা প্রকাশ করবে তোমার জিজিয়া কর দেওয়ার মাধ্যমে, জিজিয়া দেওয়ার মাধ্যমে আনুগত্য প্রকাশ করবে। একজন মুসলিম জাকাত দিচ্ছে শতকরা 250 টাকা, আর তোমার এই জিজিয়া যে লাগে তার চাইতে অনেক কম লাগে, তা দেবে না, তুমি ফ্রি ফ্রি মুসলিম দেশে বাস করবে। এই জন্য জিজিয়া, জবরদস্তি করে কাউকে ইসলাম কবুল করানো যাবে না। সে আপনার কাছে কোনো কর্মচারী কাজ করতে আসুক, আর আপনি ইসলামী রাষ্ট্রের শাসক হয়ে যান, আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, কিন্তু এর মানে এই নয় যে ইসলামের দাওয়াতই দেব না, সেই জন্য তুমি তোমার কাজ করতে থাকো বাবা, আমি আমার কাজ করতে থাকি। আর বলেন যে না না তোমার অসুবিধা কি, কেউ মুসলমান হইতে আসা বলছে, তোমার কি অসুবিধা হয়েছে, থাকো তুমি যে ধর্ম আছো সে ধর্মে থাকো, এইরকম বিচার সালিস করেছে এক শ্রেণীর চেয়ারম্যানরা, জাহেল মূর্খরা। কোন এক লোক মুসলমান হয়ে গেছিল বাংলাদেশে, তখন বলছে কিসের লোভে তুই মুসলমান হলি, কিসের লোভে তুই মুসলমান হলি, এরা হলো জাহেল মূর্খ সমাজের নেতা, কিছু বুঝে না। এই অর্থ নয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মানে তোমরা তোমাদের ধর্ম যখন ছাড়বে না তোমরা সেটা নিয়ে থাকো, কিন্তু অনগত হয়ে থাকো, রাষ্ট্রদ্রোহিতা করবে না, মুসলিমদের ক্ষতি করবে না, মুসলিমদেরকে চোখরাঙা দেখাবে না। ওয়ালিয়া দিন আমাদের ধর্ম আল্লাহ প্রদত্ত দিন, আমরা নিয়ে সেটা শান্তিতে বসবাস করবো, তোমাদের জন্য শান্তি চাই যদি চাও তো ভালো কথা, না চাইলে জবরদস্তি কিছু নেই। কোন কোন আলেমরা এই সুরা সম্পর্কে বলেছেন যে এই সুরাগুলি জিহাদের বিধান নাজেল হওয়ার আগে এসেছে, এই ব্যাখ্যা ঠিক নয়, যদিও এরকম ব্যাখ্যা কেউ করেছেন, তারা বাহ্যিক মনে করেছেন যে জিহাদের আয়াত আর এই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এই দুই আয়াতে বাহ্যিক দ্বন্দ্ব হচ্ছে, সুতরাং দ্বন্দ্ব সারাতে গিয়ে তারা বলছেন না এগুলো আয়াত আগের, এগুলোর হুকুম বিধান রহিত হয়ে গেছে, আর যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে শিরক আছে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে থাকো, সুতরাং শিরক যেখানে আছে জিহাদ করতে থাকো না, কথা বল বরং সঠিক কথা হচ্ছে যে জিহাদের আয়াত আপন জায়গায় ঠিক রয়েছে, তার বিধানও আপন জায়গায় ঠিক রয়েছে, আল্লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আপন জায়গায় আপন অর্থে ঠিক রয়েছে, রহিত হয়নি। আর তার ব্যাখ্যা যেমন বললাম যে তাদেরকে তাদের ধর্মের ওপর থাকতে দেওয়া হবে এবং তারা নিরাপত্তা সেখানে ভোগ করবে, মুসলিম দেশে শান্তির সাথে বসবাস করবে, যদিও তারা একজন থাকে শতকরা, কোন পার্সেন্টেজ নেই, হাজারে একটা আছে, তবুও তারা তাদের মান ইজ্জত নিয়ে তাদের মহিলারা তাদের বাচ্চারা তাদের বড়রা তাদের বৃদ্ধরা সবাই মান সম্মানের সাথে বসবাস করবে, কিন্তু ইসলামিক সরকারের অনুগত হয়ে আনুগত্য প্রকাশ করি এবং ইসলামের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্রে লিপ্ত হবে না, শান্তিতে বসবাস করতে চাইবে, এইভাবে জবরদস্তি ইসলামের জন্য করা জায়েজ নয়, যেমন আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ওই রকমই অর্থ হচ্ছে এটি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের দিনের উপরে বাতিলের উপরে থাকবে থাকো, করার কিছু নাই, কিন্তু তোমাদেরকে সত্যের দাওয়াত দিয়ে দিলাম, ইসলামের শান্তির আহ্বান তোমাদেরকে করে দিলাম, ইসলামের ভালো আদর্শ তোমাদের সামনে তুলে ধরলাম বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, আপনার বইয়ের মাধ্যমে, বিভিন্ন রকম প্রচার মাধ্যম দিয়ে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, শাহ নজরুল বলেছে, কেউ কেউ শাহ নজরুল বর্ণনা করেছেন, যদিও শাহ নজরুলটা এত গুরুত্বপূর্ণ বিষয় নাই, সেটি হচ্ছে যে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে একবার সমঝোতা পেশ করেছিল কাফেররা, বলেছিল যে এক কাজ করা যাক না হয় মোহাম্মদ, আপনার এলাহ মাবুদ যে রয়েছে আল্লাহ, তার আমরা এক বছর ইবাদত বন্দী করব, আর এক বছর আমাদের দেবী দেবতার আপনি ইবাদত বন্দী করবেন, পূজা করবেন, তাহলে একটা কম্প্রোমাইজ হয়ে যাবে, সমঝোতা হয়ে যাবে, আর আমরা বসবাস করব। এইভাবে তার উত্তরে আল্লাহ ফাকরুল আলমিন এই সুরা নাজিল করলেন এবং তাতে বারাআত সম্পর্ক ছেদের ঘোষণা করে দেওয়া হলো যে আইয়ুহাল কাফের, কাফেররা শুনে রাখো, লা আবুদু মা তাবুদুন, তোমরা যেসব বাতিলের পূজা করো, প্রতিমা পুতুলের পূজা করো, আল্লাহ ছাড়া অন্যের পূজা করো, সেগুলির ইবাদত আমি করি না, এবং আমি আগামীতেও এই আশা রাখিও না যে কখনো তোমাদের সাথে কোনো সময় সমঝোতে আসতে পারি, কম্প্রোমাইজ করতে পারি, তা হইতে পারে না। এই শানে নজুল অর্থাৎ সুরা নাজিল হওয়ার অবতীর্ণ হওয়ার কারণ হিসাবে এই বর্ণনাটি উল্লেখ করা হয়েছে। জি, বাকি কোনো ভাই যদি প্রশ্ন থাকে, অনহার মানে, অনহার মানে অর্থ ব্যয়করণ, অনাহার মানে জবাই করা, আসলে জবাই করা, জবাই করা, সুতরাং জবাই করার মধ্যে সবচাইতে উত্তম জবাই হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করা, কারণ ওটা হচ্ছে নেকির জন্য, যেটা আপনি কুরবানি করছেন সেই জবাইটা একমাত্র খালেস আল্লাহর ইবাদত হিসেবে জবাই করছেন, আর বাড়িতে মেহমান এসছে খাওয়ার জন্য, গোস্ত খাওয়ার জন্য, বা ইচ্ছা হয়েছে পয়সাওয়ালা মানুষ ডেলি একটা করে খাসি জবাই করছেন আর খাচ্ছেন, সেটা যদি বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করলেন এই জন্য আপনি নেকি পেলেন, কিন্তু যেহেতু উদ্দেশ্য হচ্ছে শুধু গোস্ত খাওয়া সেই জন্য সেটা ওই রকমের ইবাদত বন্দেগী নয়, ওই রকম নেকির কাজ নয় যেটা আপনি ঈদ উল আজহার কুরবানিতে জবাই করলেন যে এই গোস্ত আমিও খাবো আল্লাহ খেতে বলেছেন, সেই জন্য আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বংশধরকে খাওয়াবো আল্লাহ খাওয়াইতে বলেছেন, গরিব মিসকিনকে খাবো যারা সারা বছর হয়তো গোস্ত খেতে পায় না, তো এটি হচ্ছে ইবাদত। জি হ্যাঁ বুঝেছি, সেই জন্য অনহার মানে কোন নেকির কাজে আপনি কল্যাণমূলক কাজে লাগাবেন টাকা পয়সা, সেটা অর্থ নয় এখানে, পরে উল্লেখ করা হয়, তারপরে আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন ফুলানিন ওয়া ফুলানিন আব্দুল্লাহ আব্দুর রহমান আর অমুক তমুক করে তখন জবাই করা হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, নাম যদি উল্লেখ করে অসুবিধা নাই, যে এদের এদের জন্য আল্লাহ নিয়ত করেছি, যে এই সাতজনের জন্য নিয়ত করেছি, তবে নবী সাল্লামের নামে কুরবানি দেওয়া এটি সুন্নত তরিকা নয়, নবী সাল্লামের জন্য কুরবানি দেওয়া এটি সুন্নত তরিকা নয়, ভালো করে মশলাটি বুঝেন, কেউ যদি দেয় তো জায়েজ রয়েছে, কেউ দেয় যদি তো জায়েজ রয়েছে, কিন্তু সাহাবাই কেরাম আমরা এরকম করতেন না যে নিজের নামে একটা কুরবানি দিচ্ছি আর একটা আল্লাহর নবীর নামে কুরবানি দিই, কেন করতেন না, কারণ তারা দিন সম্পর্কে আপনার চাইতে আমার চাইতে বেশি বুঝতেন, কি বুঝতেন, যে আপনি আমি যে কোনো আমল করছি তার এক ভাগ অটোমেটিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। এখন এশার নামাজ পড়ে এলাম, আমি নামাজ পড়ার ফল পেলাম, নেকি পেলাম, রাসূলুল্লাহ আমাকে যে হেদায়ত করেছেন তার মাধ্যমে আমি হেদায়ত হয়েছি, সেই জন্য তিনি এক ভাগ পেলেন, এশার নামাজের সওয়াব পেলেন। যতগুলি মুসলমান, কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজ পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাম প্রত্যেকের নামাজের একটা করে ভাগ অবশ্যই পাচ্ছেন। বুঝতে পারলেন না? পারলেন না। এমনকি যে দিনের কথা বলছি আর শুনছি, আল্লাহর পরে কার অবদান রয়েছে, এহসান রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি যদি আমাদেরকে এই সৎপথ না দেখাতেন, আমাদের মাঝে কোরআনুল কারীম না ছেড়ে যেতেন, এর প্রচার না করতেন, এই সব আমি ঝামেলা জিতব, তাহলে কি আমাদের কাছে পৌঁছিত? আবু জাহাল আবু লাহাব ওখানে নিভিয়ে রেখে দিত এই আল্লাহর নূরকে। ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিম, তারা ফু দিয়ে তো নিভিয়ে দিতে চেয়েছিল, যদি সেখানে নিভিয়ে যেত তাহলে আমরা সুদূর বাংলাদেশ ভারত থেকে হেদায়ত পেতাম, তাহলে হেদায়ত পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত পরিশ্রমের মাধ্যমে। সুতরাং আমরা যে দিনের কথা বলছি বা শুনছি এরও একটা নেকি, যেমন আমরা নেকি পাচ্ছি তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন। আপনাকে কুরবানি কে শিখালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনারা যে সাত ভাগে সাতজন কুরবানি দিলেন, আল্লাহ রাসূল একটি না, সাতটি কুরবানি নেকি পেয়ে গেলেন। বুঝতে পারলেন? সুতরাং নবীর জন্য আবার আলাদা করে আরেকটা ভাগ, এটি সুন্নত তরিকা নয়। তবে একটা আম কায়দার মধ্যে আছে যে আপনি যেটা ধর্মীয় নীতিমালা, সেটা হচ্ছে আপনি যদি কারো নামে যে আমি দান করলাম, আমি এই দশ টাকা আমার আব্বার নামে দান করলাম, পাবে না? পাবে না। তাহলে আপনার আব্বা যদি পায় তো আল্লাহ রসুল কেন পাবেন না? আপনি যদি নিজের জন্য না রেখে মনে করেন যে আমি একটা করবো, মানে আল্লাহর নবীর নামে দিলাম, এই নেকিটা আল্লাহর নবী পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু আল্লাহর নবী সাল্লামের নেকির বেশি প্রয়োজন না আপনার বেশি প্রয়োজন? উত্তর দেন যেটা জিজ্ঞেস করছি। আপনার প্রয়োজন, আপনার বাবার বেশি প্রয়োজন না রাসূলুল্লাহর বেশি প্রয়োজন? তাহলে যদি একটা কুরবানি, তারপরে আপনার বাবা আপনাকে যদি ভালো শিক্ষা দিয়ে থাকে তাহলে আপনার এর থেকে একটা ভাগ পাবে, কিন্তু এটাও মনে রাখবেন, কারণ উনিও শিক্ষা দিয়েছেন আপনাকে, আদর্শ একটা ছেলে গড়ে দিয়েছেন। কিন্তু আর কেউ, আপনার চাচা, আপনার দাদা, যে হয়তো আপনাকে সঠিক তালিম দেয়নি, কিন্তু আপনার আত্মীয়, আপনার নানা, আপনার নানি, আপনার দাদি, তারা হয়তো এমন কোন শিক্ষা দেয়নি যে আপনার ইবাদতের কুরবানির ভাগ পাবে, কিন্তু তাদের নামে যদি একটা কুরবানি দেন তাহলে তাদের নেকির বেশি প্রয়োজন। হয়তো একটা নেকির জন্য ওরা আজাবে ভুগছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার নেকি কুরবানির কোনো প্রয়োজন নেই, সুতরাং তাদের জন্য করা বেশি ভালো ছিল। তার সাথে আর একটি মশলা মনে রাখবেন, মৃত ব্যক্তির নামে কুরবানি হচ্ছে সাদকা, মৃত ব্যক্তির নামে কুরবানি হচ্ছে সাদকা। সুতরাং মৃত ব্যক্তির নামে যে ভাগটা দিলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যে ভাগ দিলেন, সেটা খাওয়া আপনার জন্য উচিত নয়, সেটা গরিব মিসকিনকে দান করে দিতে হবে। কারণ এই কথাটি অযৌক্তিক যে পেটে ভরবেন আপনি গোস্ত আর তারপরে নেকি নেবেন, এটা কেমন কথা হইল ভাই? গরিব মিসকিন পেটে ভরবে, তাদের পেটে যাবে খাবে, তাহলে না নেকি হবে? কথা বোঝার চেষ্টা করবেন। সেই জন্য ওলামা ইকরাম আমরা বলেছেন যে মৃত ব্যক্তির নামে, যে কোনো মৃত ব্যক্তি, আপনার বাবা ইন্তেকাল করেছে, দাদা ইন্তেকাল করেছে, কোনো আর কোনো মুসলিম ভাই ইন্তেকাল করেছে, কোনো মৃত ব্যক্তির নামে যদি আপনি কোরবানি দেন সেই গোস্ত আপনি খাবেন না, বরং দান করে দেবেন সাদকা, তাহলেই নেকি পাবে। আর খাবেন আপনি আর নেকি অব নিতে চান, এই অযুক্তি কথা। তবে জীবিত ব্যক্তি, আপনি আপনি জীবিত ব্যক্তি, আপনার কোরবানি আল্লাহ রসুল যেহেতু খেতে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ফাকুলু মিনহা, তুমিও খাও, এবং ওয়াতিমুল বায়সাল ফাকির, ফকির মিসকিনকেও খাওয়াও, সেটা খাবে। কিন্তু মৃত ব্যক্তির জন্য যেটা কুরবানি দিলেন সেটা একমাত্র নিছক সাদাকা, সুতরাং সেটা দান করে দিতে হবে। আমরা আমাদের ভাইদেরকে বলি এই মাসলায় ফতোয়াই, যে যদি আপনি কুরবানি মৃত ব্যক্তির নামে দেন তাহলে পুরো গোস্তটা দান করে দিন। ভাই এখলাস, আপনি যখন নেকি পৌঁছাইতে চাইছেন তো গোস্ত খাওয়ার কেন লোভ? গোস্ত খাওয়ার কেন লোভ? দান করে দেন। কি বললেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক, হ্যাঁ, যারা আজকাল যারা রাজনৈতিক টার্ম বুঝে তাদেরকে আর বুঝাবার প্রয়োজন নেই। আজকাল রাজারা, বাদশারা, রাষ্ট্রপতিরা যে কোনো ঘোষণা করে তখন বলছে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমি এই সিদ্ধান্ত নিয়েছি বলে না। বাংলাদেশের রাষ্ট্রপতি যখন ঘোষণা করবে, রাষ্ট্রপতির ভাষণ, আমরা দেশে এই করতে চাই, আমি এই করতে চাই, কথা বলে না সম্মানের জন্য, সম্মানার্থে। এইরকমই আল্লাহ বলছে নাহনু নাযযালনাল কুরআনা ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর। বাদশাহ এখানে যখন বাদশাহ আব্দুল্লাহ ঘোষণা করে নাহনু মালিকুল মামলাকাতিল আরাবিয়াতিস সৌদিয়ে, আমরা সৌদি আরবের বাদশাহ কথা বলছি, আমরা বলে এটা হচ্ছে যে আমরা, শাব্দিক অর্থ আমরা, কিন্তু আমি যখন তফসির করব তখন আমি আল্লাহ বলব, এটা হচ্ছে ভাব অর্থ। কিন্তু শাব্দিক অর্থ নাহনু মানে আমরা, ইন্না আনযালনাহু মানে আমরা শাব্দিক অর্থ, কিন্তু আমি বলবো কারণ ভাব অর্থ আল্লাহ যেহেতু এক, তুই এক, কিন্তু সম্মানের জন্য তার জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। জি, সম্মানের জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ কথা ঠিকই, প্রশ্ন ভালো। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে পড়তেন এই কথা নেই, সাহাবাই কেরামকে শিখাতেন, তোমরা যখন ফজর সুন্নাত পড়বে তাতে এগুলি পড়বে, নামাজ শিখাতে শিখাতেন, যখন তোমরা বেতর পড়বে তখন এইগুলো পড়বে, যখন তাওয়াফের দুই রাকাত নামাজ পড়বে তখন এই সূরাগুলি পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, তালিম দিতেন, সেখান থেকে শিখেছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সবসময় শিখাতেন তিনি, হয় বাইরে দাওয়াত দিতেন আর না হলে মসজিদে বসে শিখাতেন, আর বাকি কিছু সাংসারিক কাজ, সংসারে যা হক আছে স্ত্রীদের হক আছে সেটা করতেন। তাছাড়া আর কোন না ব্যবসা বাণিজ্য, নবী হওয়ার পরে তার কোনো ব্যবসা বাণিজ্য, নবী হওয়ার আগে যতগুলি ব্যবসা করেছেন, নবী হওয়ার আগে সামদেশে গেছেন, সিরিয়ায় গেছেন, সেগুলি হচ্ছে নবী হওয়ার আগে। নবী হওয়ার পরে তিনি ব্যবসা বাণিজ্য করেননি, একমাত্র কাজ ছিল আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করা এবং পারিবারিক কাজ করা। নবী সাহেব পারিবারিক কাজও করতেন, যে পরিবারের খেদমত করতেন। একাধিকবার না, একবার না, ওটা আর একটা হাদিস হয়তো আপনার ইয়ে হয়ে গেছে, গরমিল হয়ে গেছে দুটোতে। এক সাহাবি সফরে ছিল, যে কোনো নামাজ পড়তো একটা সুরার পড়ার পরে কুল আল্লাহু আহাদ পড়তো, তখন তার সাহাবিদের একটু সাথী যে সঙ্গীরা ছিল তাদের অন্যান্য সাহাবাই কারণ তাদের একটা অভিযোগ হলো, যে কোন কথা আল্লাহ নবীকে তো কোনোদিন এরকম দেখিনি যে একটা সুরা পড়ার পরে সুরা ফাতিহা তারপরে একটা সুরা তারপরে কুল আল্লাহু আহাদ। তারা এসে আল্লাহ নবীকে বললেন যে এইরকম আমাদের যে আমির ছিল যুদ্ধের নেতা বা এতে অভিযানের নেতা, তিনি এরকম করে নামাজ পড়াতেন। তখন নবী সাল্লাম বলে যে ওই লোকটিকে ডাকো, ডেকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এরকম করে কেন নামাজ পড়লে, যে প্রত্যেক রাকাতে একবার করে কুলু আল্লাহু আহাদ কুলু আল্লাহু আহাদ কেমন পড়লে? তখন বলে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে খুব ভালো লেগেছে সূরাটি, তা আমি সূরাটিকে ভালোবাসি সেজন্য আমি পড়েছি, ভালোবাসি সেজন্য পড়েছি। নবী সাল্লাল্লাহু বললেন যে তুমি জেনে দেখো যে আল্লাহ তোমাকে ভালোবাসেন, যেহেতু আল্লাহর তাওহীদের সূরাকে ইখলাসের সূরাকে তুমি ভালোবাসো যেখানে আল্লাহর একত্বের কথা রয়েছে, সুতরাং আল্লাহ তোমাকে ভালোবাসেন। এই হাদিস থেকে নেওয়া হয়েছে যে কেউ যদি মাঝে মাঝে পড়তে চায়, সব সময় নয়, মাঝে মাঝে কেউ যদি এরকম পড়তে চায় পড়তে পারে, যে আপনি ইজাজুল জেলা পড়ে নিন, আল কারিয়া পড়ে নিন, আর তার সাথে কুল আল্লাহ মিলিয়ে নিন, করতে পারে। সাহাবায়ে কেরামের আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমোদন দিয়েছেন, যে তাকরিরি হাদিস স্বীকৃতি দিয়েছেন, যে সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।